কোন স্বর্গ সুখের আশায় তুমি ছেড়ে যাবে আমায়, কোন স্বর্গ সুখের আশায় তুমি ছেড়ে যাবে আমায়, তুমি ভুলে যাবে বড় পৃথিবীতে তুমি ছাড়া আমি একা, এত বড় পৃথিবীতে তুমি ছাড়া আমি একা, আমি বাঁচব কি করে গো না পেলে তোমার দেখা, তুমি বিদায় কোন স্বর্গ সুখের আশায় তুমি ছেড়ে যাবে আমায়, তুমি ভুলে যাবে আমায়। আমি প্রজাপতি আকা এই চিঠিটা পেয়েছি, আমি প্রজাপতি আকা এই চিঠিটা পেয়েছি, আমি চেয়েছি তোমাকে এই চিঠি কি চেয়েছি, মন ভেঙে পড়ে ব্যথায়, মন ভেঙে পড়ে ব্যথায়, কোন স্বর্গ সুখের আশায় তুমি ছেড়ে যাবে আমায়, তুমি ভুলে যাবে আমায়।